بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الله وحيك ربني الله جمعكوغا إباميهم جمداتن هيدا قراميهم جمسالكي أي كمثل حبة أنبتت سبع سنابل এই অট্টার একগে মিসালে এ অট্টারুং ফেড়িয়ে হাই কুরা ফি কুল্লি সুম্বুলা তিম্মি এত হাব্বা আদি কম্মে কুরা গাঁডেগাবে সাথেক অট্টারু এবাহি আল্লাহ মাউগে একেতি হেদে কুরা মিয়াহাং এগে হাই সাথে কালিবে ওয়াল্লাহ ইউযাইফু লিমান ইয়াশা আদি আল্লাহ ইরাদা কুরা বি মিয়াহাং এ ব্রেবে সিতর কদ্দেবাই এই ইখলাস তের কামুগে নিসবাতুং والله واسع عليم الله سبحانه وتعالى تنمس وديغمبا دين وديغمبا رسكلانغي الذين ينفقون اموالهم في سبيل الله ثم لا يتبعون ما انفقوا منا ولا اذى لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون اباميهنكي اي اباميهنك مداتا الله كموغا هيدا كراميهن ثم لا يتبعون ما انفقوا منا ولا اذى দেন এবামিহুং এবামিহুং এ হে দাকুরি এচ্চেগে ফাহাতুং তাবায়েন নুকুরে কালাগৌম এভেস আদি এভেস তাকুলিফে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এবামিহুন নাং এবামিহুং গে বিরাস কালাং হযরতুগ আজরুয়ে ওয়ালা খাউফুন আলাইহিম আদি এবামিহুং গে মচ্চকং এভেস বিরে এভেস নেতে ওয়ালা হুম ইয়াহজানুন আদি এবামিহুন নাং এভেস ইতাম এভেস নেতে মেয়ায়তুগ আল্লাহ মহিকুর রব্বানি কালাঙ্গ মাউগা মুদা হে দেখো এগে মচ্চা খালা নুগোয়া আদি এ মুদা এনা এ দিম মি হাকাং এবেস তাকুলিফ এবেস নুদি তাকুলিফ মিতাঙ্গ মুরাদা কি এই এনা দিম বাহাক এনা ক্যারিগ বুনে এনা মুদা এনা দিম বাহাক নতে এনাগে মচ্চং হে দকুরি বাহাক এনা গাতুগ দেখুং এমানে এ মুদা লিবুনু মি হায় নতে এচ্ছে লিবুনু মি হা বরাবর তাকুলিফাকা বরাবর তাকুলিফা কবান এ দিম মি হা এনায় আতুগা এনায় দিন এচ্ছে গেওয়াহ কাবাদু কিয়ান ঞামানি বরাবর তাকুলিফা কাং এলা আল্লাহ মাই কোরআন এ বামি হুঙ্গে মুদা আল্লাহ গ মাগে হে দকং আদি এ গ মচ্চ খালে নু গোয়া মি হুন দন্নাশে এ বামি হুন গে বামি হুঙ্গে বেরস কালাং গে হযরতু গ আজর লিবি গেম বে আদি কুরিয়ং ওই কামেক গে মচ্চ এভেস বিরভেস নেতে আদি ওয়েত ওয়ে দিয়া কামেক গে মচ্চ এভেস ইতামে এভেস এ বামি হুন কান নেতে এবাহি সুয়ারুগে গে ব্যামি হুনক কুরিমাতিং আন্নং ওই খামেক গে মচ্চং এভেস বিরভেস নেতে আদি দুনিয়া গে ব্যামি হুঁ কুড়া কান্তত্তা হুগে মচ্চং এভেস ইতামা এভেস নেতে দেন আল্লাহ মি ওয়াহী কুরবানি কাউলুম মারুফুম ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়ুন হালিম হে বাহেব বুনেলুং নুয়াতা সালান জাহাং এচ্চাকাং এদিগেন আন্নামিহা গে এ আয়েব ফরওয়ালুং মা হে ওয়েগেন ওয়ে এফাদ সদাকা তাকাব্বুরে এই এ সদাকায় দিনমা ফাহুগা এগে মচ্চা খালাগোয়ে সদাকায় দিফা এগে মচ্চা খালাগোয়া সদাকা তাকাব্বুরে মা হেওয়ে গেম বে মি হাকাং হেও বা হেব বুনেলুম মি হাকা দিনি মাসলে বায়ান করলা দিনুম আদি এ নাই গাত সালান জাহাং আন্না মি হাগে এ আয়েব ফরওয়া দিন এই সালান জাহাং আও মাকি আয়েবেত্তাই এ আয়েব ফরওয়ারে দিনুম বেস মা হেওকাম বডে খালাগোবে সদাগাতাকাবুরে সদাগাতাকে দিফে গে মচ্চা খালাগোমবুরে মিকাং কাম মাহে ওবে গেম বে ওয়াল্লাহু গানিয়ুন হালিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ফুদি ওডি গেমবা আদি হিলম অন্ত রাসকালাঙ্গে কেত্তেরি ওডি গেমবা রাসকালাঙ্গে মিতাং আল্লাহ মে কোরআনে কালাঙ্গে ফুদি ওডি গেমবা রাসকালাঙ্গে এবাহি মিহাকু আদি এনা কিতাবে মুদাওয়েরি বেফা আল্লাহ গে মাউগে এবেসেচিং এনা নুদিনে কামাকু আল্লাহই ফুদি ওডি গেমবা রাসকালাঙ্গে এ কালাঙ্গে ফাগিরুনা রিজগু দেবানে ফাগিরুনা রিজগু দেবুমা ফাগিরুনা হেদ কুরমান আল্লাহ হে ওয়াহী কুরবানি এই আল্লাহ দেবে দারান্যকে একম হাইগা তুগে আল তাকুনা তাগে ফায়দা কুরআন আল্লাহ কম ফায়দা কুরআন ehen namas fakirun nang ede echchaki ei allah deve daranjek kamuga allah kiitu qur'an ga wahi qur'ani ege macchan allah etak gunai gena devwane kama giyame dohoga wani wadu wodigen fa allah wahi qur'ani ya ayyuhal ladina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha kalladhi yunfiqu ma lahu ria'a an-nas wa la yu'minu billahi wal yawmil akhir فمثله كمثل صفوان عليه تراب الله يكرن اي امام وجي مستكنه تيباميهم تيباميهم گه صدقا ات باطل نكراشه ايگه مچکل گوایگه کله گوی م باطل وی صدقا ور گینم وا کمن ایمی کن اچ دیفیا ایگه مچکل گو ور گینم ایو کرا کمن ای اینا دکرول ینا دوه گینا دیف ہوری ہوری ہا اچ گوا کنه گوالا شیطانی کمن ای ای حسابون ای باطل وی اینا کر صدقا گه باطل ای کلذی ينفق ما له رئاء الناس ای افدمی میها فداینے ای میستکُن دکُما مداہے دکُرا میستکُن دکُما مداہے دکُرا میها فداین تیبا میہ کلگ وایگن تیبا میہ ہندے سودگای باطل نکُرا اشے سودگای دیف ایگمچ کلگوما کی ای دکُما مداہے دکُرو مثال ہمای ہم ای مثال دکُما مداہے دکُرو ای دکُمن ہے دکو فیا ای اسام گدی ای رسول الله صلى الله عليه وسلم من عمل عملا اشرك معي غيري تركته وشركه قدسي حديثك قال الله عليه قرباني عملك اي عملك تمن الله اهم فراتب باوري كفيا دناش اينك اي عملا اينك اي شركات تمن الله دو كل فاهشي ابس بير من نتيا ساك عملك كفدك كنت ركن ونيمي هكذا كنت ركن اينا اينك هيتا ونيمي هكذا كنت ركن ehisabun ena yamalu hem faratan e kuri hem faratakan hissa kuri yamalu ena e emja allah wahi kurawani ena ge yamalu wastiman allah du kollawa husime adi ena ge shirku was timan allah du kollawa husime ege macchakan ebbas ajuran ena kalli bigen nuwe allah wahi kurawani khalagowa sodagai dife ege macchak khalagowa ki ei dekkuma mistakunna dekkuma mudahe da kura miha ge misale ema efade ena ولا يؤمن بالله واليوم الاخر ادي الله را اخرت دوهن ايمان نوا ميها فداي الله كيا بڑو كمن اي گتوا الله شا اخرت دوهن ايمان نوا ميها فداي ادي دكوم مداهيدا كورا ميها فداي اينا اي مداهيدا كوفا خلقوان فمثله كمثل صفوان عليه تراب اينا گه مثالكي اي hilagandegge misale e hilagand matiga velihuri hilagandegge misale hilagandegge matiga bodu hilagande oman hilagande e hilagand matihuri velitake efada hilagandegge misale ke enaki enage misale ke efada hilagandegge misale denvi kina hilaganda fa asabahu wabilun fatarakahu salda e hilagand macha ware hunema mani kina velikol dani hilage fatarakahu salda e oman che gotuge du kolla fiye ware kolen vehife umang ichche gotuga vegen ediye macha kunen eves veli kolen ves ege maane ki sodagate ke difa ege e macha kala goya fiya ajru hisabun ediye ei hilagane mati huri veli kolen ge misale ware kolen veli mai veli kolen ediye hisabun faada ajru ediye faada ei sodagai difa nota allah mago ichchen heda koffa kala goya miha ge misale ki ei hilagande ge misale e hilagande mati huri veli kolen ware veli ma e veli kolu diye safu wegen tama e fadan ajuru we safu wegen daan e bahi e besechen ena kannei e gota heda ko fakal go afi la yaqdiruna ala shay'in mimma kasabu ena e kuri kama kun ena kan e bes faada ge yame do gonu quran wallahu la yahdi al qawm al kafirin adi allahi kafar wa mistakunna hidayah nudakkar skalang allah hidayah nudakkane kafar wa bayaka mitang kafar ga murada ki kalang ni mata kafarum e mudaya kalang ge devvima egen heda nukurun eiy kalang ni mata kafarum haran korum ei eiy kalang ge muda devva fe mudalu ga haggel levvi fakirun nasha miskinun nasha mistakunan haggel levvi e haggu ada nukura nama e muda devvi faratan e na shukuren ada nukuri haran korvi farata ehme allah yakunum allah la yahdil qawmal kafirin gotan allah gani yamat ta kufru wa miyunna allah hidayatun dakkawane kom me kasmi khala goma ki waran nu gaya kam rasulullah sallallahu alaihi wasallam hadis bolkon salasatun la yukallimuhum allah yawm al qiyamati wa la yuzakkihim wa lahum azabun ali গিয়ামে তিন মিহাকুয়ে গিয়ামে দহক আল্লাহ বাসবাহীন কুরবানে রহমতক বেল্লেম কোন বল্লাওয়ানে আদি ফাফাকুন তাহিরুন নমে কুরবানে আদি এবামি হুন নবানি গাদাফাদ বেগেমবা ভেন্দেনি আযাব তিন মিহাক এ গেতেরেন ফুরতাম মিহাকান হাদিস হল কুরবানি এই আল মুসবির ইজারহু তাবিকারিন তিরিয়াক ইজারতির কুরামি হা দেবন মিহাং হাদিস হল কুরবানি আল মান্নান কালাগওয়ামি এচ্চে দীফা কালাগওয়ামি এম খালেগোমা কি গিয়ামে দহ বরং আযাব হরি কামে তিন মানে মিহাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি এই আল্লাহ এনাকে মুদা কাম কো আল্লাহ হাদামি হায় বিয়ফার মুদা কাম কো আল্লাহ হাদামি এক মানে কি কবে এক মানে কি বিয়ফার ইয়ারিং ফেন্না নে ওয়ারা গিলা বিয়ফার ইয়ারিং গে উসুল মেন না সেঙ্গে গিনা বিয়ফার ইয়ারিং এন হরি হা বিয়ফার ইয়ারিং কে নুমি বনানি গিনা বিয়ফার ইয়ারিং দবু হাদান ওয়ারা হিলেন হাদান মাকার হাদান ইনা গাতু গমি আসল হচ্ছে কে আরে ফাম পুনা লাতি অরিজিনাল হুয়া কফা বিফার বিন নাকি এমমে দগু হুয়া কুরামি হুম এমমে দগু হুয়া কুরামি হুম এক মানে কি আল্লাহ এনা বিফার মুদলে গতু গে হেদি হুয়া কুরানি এনা ইবনানি আল্লাহ গান্দি বনা মে তি হাম আসল হচ্ছে কে তি আসলে হাম আল্লাহ গান্দি এক মাকু আসলে নু এনা আল্লাহ এ হেদি এনা গে বিফার মুদা কাম গ এই এ হুয়া গে জারিয়ান এ বিক্কালি এফাদা মিহুনা গিয়ামে দহগ ভেন্দেনি আযাব হরি আদিগে ইদি কলো আমানা ইত্তেরি ইয়েফার এরিয়া তেদুয়েরি আমানা ইত্তেরি ইয়েফার এরিয়া হাম এ এ গানে কলো সওয়াব সেহা গিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত তাজিরুল আমিন মা সাফারাতিল কিরামিল বারারা আমানা ইত্তেরি তেদুয়েরি ইয়েফার এরিয়া গিয়ামে দহগ ওয়াহুশি মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াহিল ইউবা মা মালায়েকা বেকালনা হে এহা এহা মাই মিহেন এই বিফার বেরিয়া তে দুয়ের বিজ্জে না এহা মাই বেসবে আই দগু বেরি দগু হাদা মাকার বেরি হিলে হাদা কাম গওয়ানা মা এনা বেন্দেনি মাজা বেসে বহুর গিয়ামে দহুগা এমা মি খালাগওয়া মি হুনা কি মি গিয়ামে দহুগা ওয়ারা গাদফাদা আযাব লিবি গে মা বাইন ইতি আল্লাহ রাহমাতুকে বেল্লে মাকুম বেসনু বাল্লাওয়ান এনা একা রাহমাতুকে বেল্লে মন বাল্লা নু বাল্লা ফিয়া সুরুকে কান্নু আদে আদি আল্লাহ রাহমাতুকে বাসবাহিন কুরবান এনা আল্লাহ ওয়াহ কানু দাক্কাওয়ান স্বর্গে গাহল বের না দোহা কা দাক্কাওয়ান এহেন নামাজ এফাদা মিয়া কা আল্লাহ ওয়াহ কানু দাক্কাওয়ান আদি এবামি হুন বানি বেন্দেনি আযাব আদি এবামি হুন গিয়ামে দোহ কা ফাফাই কোন তোহির বিসনু কুরবান মিয়ার গিয়ামে দোহ কা বাহাবর মিহুন ফাফাই আল্লাহ তোহির কুরবান তোহির কুরবাফা স্বর্গে বাদদাওয়ান বাহাবর মিহুন এহেন নামাজ মিফাদা মিহুন আল্লাহ সুবহান ওয়া তাআলা ফাফাই কোন তোহির ন কুরবান গিনা মিহুন মাহশার গা ময়দান জামাওয়ানি ওয়ারা গিনা ফাফাতা কা এক ওয়ারা গিনা ফাফাতা কা এক গা গিনা মিহুন জামাওয়ানি গিনা মিহুন গে নুবা কাম গে তিলে ফতাব্বার ওয়ে গন্দান গে আমে দুহ গে হেন নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ নাকে হিও তিলে ফতাব্বার কুরাবা ফা সুবর গে বাদদান ইতাব্বার মিয়া কো ইতাব্বার মিয়া একাম কো মিবা মিহুন গে তেরা কোন ওয়া মিবা মিহুন গে তেরা কোন ওয়া ফা ফা কুন তো হিরান ওয়ান গে আমে দুহ গে বা মিহুন এ বা মিহুন হরি ওয়ে দেনি আযাব দিন আল্লাহ কুরবানি ওয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বতিগা মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير الله بحيك رباني الله كروهي وديغتون إدغن مداهي دكرامي هنگ مثال الله نتاق مجسواني الله كواجه فلتكا الله كروهي وديغتون إدغن حالوغا إبامي هنگ مداهي دكرامي هنگ مثال كي أي وتثبيتا من انفسهم ادي ابامي هنگ نفس تهوغا وا ايمان كان ثابت قرمتكا مداهيد قرامي هم امي هنگ مثال كي اي كمثل جنة بربوة استنگا هوري بغيچا اگ مثال استنگا استنگا هوري بغيچا اگ مثال اصابها وابل اتنا وار وهي استنگا هننا بغيچا اگ ورگن وار وهي اي فربد اگ ماتيگ مثال كان هننا بغيچا এ বাগিচা আবার রীতি কং হেদে এনে সব কি বাহারে গিনা গিনা এম বেহেনে উস্তানে গাহুন না বাগিচা একা বেজিয়া উস্তানে গাহুন না বাগিচা একা বেজিয়া বাহারে গিনা লিবেনে বাহারে গিনা লিবুনিমা এ বাগিচা রীতি কং হেদে এনে ফাআতাত উকুলহা দিফাইন এগে মেওয়া আয়ে দেগুনায়া এগোতা বাহারে ফেন গিনা লিবুনিমা এগে মেওয়া আয়ে দেগুনায়া ফাইল্লাম ইউসিবুহা ওয়াবিলুম ফাতাল আদি ওয়ারে নহুনে কামাকু এটা উস্তানেক গহরি বাগিচায় এ বাগিচায় আদি ওয়ারে নহুনে কামাকু শাবনাম বেস ফুদে এটা এই উস্তানেক গহুনা তানা কাবে জিয়া এ ফিনি ফাবা ফিনি ফিনি বেস সেই ফেনু গবাতে ফেনুগে বাবাতেন এতানা ওয়ারে আদি নুমাহুনাক কামাকু ফাতাল শাবনাম বেস ফুদে ফাল্লাহু বিমা তাআমালুনা বাসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ইয়াবা মিহু কোরা কান্তত দেখে বডি গেম ওয়ারাস কলাঙ্গে মিতাং আল্লাহু এ মিসাল জাসওয়ানি আল্লাহু গা মাউগা আল্লাহু গা রুহি বডি গতুম এদিগেন মুদাহেদা কুরা মিহু গে মিসাল এমিহু গে মিসাল কি এই মাতি তানেক গবা বাগিচা গে মিসালে এ বাগিচা ওয়ারে গিনাম বেহুম গে সাওয়াবুম এ বাগিচা গে মেওয়া দেগুনা এদিনে এগে মানে কি আল্লাহুগে রুহি বডি গতুং হাসিল কুরমাট টাকা মিয়া কোচ্চেন হি এদা কফিয়া এতক গুনায় গে না লিবেনে গিয়ামে দোগে এতক গুনায় আয়াবদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নখীলিন ওয়া আ'নাবিন তাজরি মিন তাহতিহাল আনহার লাহু ফিহা মিন কুল্লি সামারাত ওয়া আসাবাহুল কিবর ওয়া লাহু যুররিয়াতুন দুআফা ফাআসাবাহা ইয়াসারুন ফিহি নারুন ফাহতারাকাত كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون لين الله مي مثال جسواني علم بس اكلان موغا هيدا كوربي ما اكلان اينا كي متين هندو ما كوربا ميغا مثال كي ادوا كو ميحكو سهرا اي گتري گا هينگا فداني كون اينا كليا كان متين يوني اڑے متين يوني گنا اڑو اسقي زرع فلان মাতিং ইভেনি বুনাডো এনা মিসো হাবুখারি রিওয়ায়েত ওয়ার সহহ রিওয়ায়েত মাতিং ইভেনি বুনাডো এনা কুল্লিয়াক মাতিং হামাডো ইভেনি বুনাডো ইসকি জারা ফুলানিন মিয়েনি মিহাগগে দাঁড়া ফেন্দেরে মিয়েনি মিহাগগে দাঁড়া ফেন্দেরে দেন হামাইনা বালে হাট্টায় হুট্টায় বিলা কোলে মেদে জামায়েফা এবি হে গতি তানাওয়ার মিহির আল্লাহ সুবহান ওয়া তাআলাগে কুলা দুমন্তকান একলাঙ্গে একলাঙ্গে সওয়ালি হালতাহুঙ্গা মাতিং হান্দমা কুরাবা কাম মিতানম এ দালিল কুরানি হাম এতনা ওয়ারে ভেগেম ফেতানুং হেদেলি কুড়া কুড়া কোরে এ কোরুং ইয়া দানি ফেঙ্গাড়ো এ নামি দানি বালাং দুয়েফা এতাং ফেঙ্গাড়ো ফাতুম মিয়ানকে কুম কুম কাহুগে বগি চাকে পায় মি ফেন্দে দে মি দানি ফেঙ্গাড়ো আমি লা ফেম বেহেলাফা ইয়া দানি হেদিগেম ফেং ফেং কোরেং হেদিলাগে ফেঙ্গাড়ো ইয়া দানি দেন এ নামি ইয়া দানি দামুন দামুন দিয়ারু বগি চাইগে তেরে গই মি হেন ফারু গইন বড় লোওয়ালে এ লোওয়ালুং ইয়া ফেঙ্গাড়ো বানি বাদে ফ বড় বগি চায় কা ফেং ইয়লি বুনি দে মিনামি ওয়ানি এ বাগিচা বাদে এ বাগিচা গে বেরি মিহা ক্যারি গে মিনামি দা আহানি খালে কোং আমাল তাকে কুরানি খালে কোং আমাল তাকে হে কুরানি তিমন না আডু হিমে তিমন না সাহারা হিঙ্গা ফান্নানি কো খালে গে দাঁড়া ফেন্দিন মা মাতিং আমুরু আন্নানি কো মাতিং আমুরু আয়াতি তিমন না আডু হিমে এহিন্দু এনা বুনানি কি কে এনা বুনানি তিমন না মি দাঁড়ুং মি বাগিচা লিবে ফায়দা তিমন না বাহালানি তিমবায় কাশ এব্বা তিমান আল্লাহ গমাউগে হেদে কল্লানি আনেব্বা তিমান নামি দাঁড়ারে হারাদু কল্লানি আনেব্বা তিমান নাকে আহলু এর নারে কাঁদে এ নামি দান্নানি কি কামুগে সবাবু আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দাবার এ পুরো বিকান্ত ফেন দেবি এবস কাহালে জারিয়া কানুলে সবাব কান আম মাতিং এ না কুল্লিয়া কাং আডো এউনি মিউনি মিহেগে দাঁড়া ফেন দে রেবুনা আডো এম আল্লাহ গমাউগে হেদে কুরুন আল্লাহ গরু হেড গাতুন হাসিল কুমাটাকা হেদে কুরমা কিওর মা ইকামে দেখ আল্লাহ মিতাঙ্গে বয়ান করবানি রব্বর মিসালে আল্লাহ গমাউগ হেদা কুরিমা আল্লাহ এনাগে মাতিঙ্গে বাহান্দুমা কুরাব্বা এহেন নামেস আল্লাহ গমাউগ মুদা বেরিয়া মুদা হেদা নুকফিয়া আল্লাহ এনা আল্লাহগে মাদাদ উফুল্লাবা এনাগে কিবা আল্লাহ সুবহান ওয়া তাআলা মাদাদ উফুল্লাবা মাদাদ নুকুরাব্বা আল্লাহ কুরআন আয়াবদ্দু আহাদুকুম তেবামি হুকুরে মিহাকু এদেনে হে আনতাকুনা লাহু জান্নাতুন মিন নখীলিন ওয়া আ'নাবিন খাদুরু দাঁড়কা মে বিস খাদুরু দাঁড়ে গে না ওয়েফা তাজরিমিন তাহতিহাল আনহার আদি এ দাঁড় তাহুগে দাঁড়ুং আর্ত ফেং আর্ত বেস দেমি গেম বা লাহু ফিহা মিন কুল্লি সামারাত আদি এ না এ দাঁড়ুং হুরি হা ওয়াত্তরে গে মেওয়া বেস লিবে ওয়া আসাবাহুল কিবার দেং এ না মুসকুলিবি মুসকুলির বড় দাঁড়ে গে না গে বাহারে এনাকে দারে না কান দারিং উফালু গউলে না তাবড় সিঙ্গা দাঁড়ে মি ওতি এনাকে হুরি হা ওয়াত্তরে গে মেওয়া তাঙ্গে বই এ দাঁড়ুগে দাঁড়ুং আর্ত বেস ফেং আর্ত বেস বা দেমি দেমি গে কি হা রীতি দাঁড়ে এনাকে দারিং আরাম গৌলেন এনা মুস্কুলি বিধুয়াহু এ দাঁড়ুকে সারিয়া তিয়াবা মিহুং করে মিহাকু এ দেন হেয়ে মিফাদাং এনা বেফা এনা মুস্কুলি বিধুয়াহু আদি এনাকে বা তিব্বে কুদি কুদি দারিং তাকে বেস বেয়ার ফা আসাবাহা ইয়াসারুম ফিহি নারুম ফাহতারাকাত ওড আলিফান নাগুরোলিয়ং এ দাঁড়াং আস মুলি এ দাঁড়ু আন্দাল আন্দালুমা এ দেন হেয়ে মুস্কুলি বিধুয়াহু আদি বা তিব্বে কুদি কুদি দারিং তাকে বেস ইয়োর রিচং হেদি ফয় দাঁড়ু নাগুর গড়িয়ে গেছে আন্দালেন এদুয়া এদুয়াহু এদেন হেয়ে কালেম কুরমিয়া কুনে এদেন এহ মেজি আল্লাহ মাকে হেদা কুরারে এরুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিয়াবা মিং মাতিন হান্দুমা কুরাবান আল্লাহ মাকে তিয়াবা মিং হেদা নুকফিয়া এবারে আল্লাহ মুদা দেবি মা আল্লাহ মাকে হেদা নুকফিয়া আল্লাহ তিয়াবা মিং মাতিন হান্দুমা এন নুকুরাবান এ কাশি গেমবে এ উমর গায় নাকে এ উমর গা দারিন তা তিব্বা এ দাঁড়ো হালাক বগেন দিউম كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون الله سبحانه وتعالى تيبامهن مفدان اكلانگه آيت بيان كوروا ايتيبامهن فكر كوريتو اكلانگه نصيحه تك فكر كوريتو ان الله انك سمهيد كرمغه واهكمي وحي قرن يا ايها الذين امنوا انفقوا من طيبات ما كسبتم ومما اخرجنا لكم من الارض اي ايمان به جمستكونه تيبامي هو دافا مودلوگه ترين ريوتي مودا الله موگه هيدا قراش ريوتي مودا هاديچيسنو ريوتي مودا هيدا قراش اي اتگون ايم رنگلوتي هيدا قرون ايم سباابو قران الله آل عمران سوره تگه قرواني لن تنالوا البر حتى تنفقوا mimma tuhibbun tiyabami hunaka suwargen hasiden nuwane tiyabami hun lobi kura icchen allah mugo heda kofuma daata ehindu abu talha ei anas ge fanu ge dombappa abu talha ekale ge fanu ge huri bayruha bayruha kiya dande bagi chaaye ei ekale fanu emme lobi kura wa daando emme lobi kura wa daando ekale fanu allah ge rasulaa ge arihan hasdan allah ge rasulaa allah ge mi wahib surati man ado hafi elifan hekiware timanna emme lobiwa mudala ki timanna ge bayru haye ki unu bagichaye e bagicha timanna muslimunna waqf kofine waki mi asave kalunge amal fulo ama ayaten allah ge hukum fulan anna ugutyan emme furihama gotuga amal kuru emme furihama gotugen ijab denun ei asave kalunge amal fulo ebe kalun namuna ka balare allah angawa foti ki tu qur'anuga fa in amanu bi muslima amantum bihi faqad ihtadaw emihun bas tiyabamihun iman betiya tibi goten iman vejjiya hidayah libene mihun nabas ashabe kalna muqatab kuru allah ikurmani tiyabamihun iman betiya tibi gota allah iman vejjiya ebamihun nabas hidayah libene kamugawani enunnu libene den allah ikurmani wa mimma akhrajna lakum min al-ard aitiman allah bimun tiyabamihun nan neruvvi taketimves allah gumoge heda kurasha ei danu danu gowamuge bawaittakum wala tayammamul khabitha minhu tunfiqun tibamihun heda kurmattaka tibamihun gatugawa mudalun emme hadiyati ikhtiyar nukurash emme hadiyati ikhtiyar nukurare allahumma ge heda kurmattaka mi ane habila qabila deme duge singikanta habil ikhtiyar kuri allahumma ge heda kurmattaka emme riveti ekade fandando beriye ei dando beriye emme riveti goma ikhtiyar kuri den qabila ki ei bakari gen kula mi he emme dera nikameti bakare ena ikhtiyar me ar yugata ki mi kuriga mi masale ki wala en kana masale en ei abi ambege masale age masale me jehuni ei adam alayhis salam mi dimeni dibeni kome far kos deku din ahin kujja ka ferin kujja ka ahin kujja ka ferin kujja ka egotan adam alayhis salam libuni ma furtama banduga ei libunu ahin kujja devana banduga ferin kujja ya kaveni kurabani egota kantak kurabani mi gota dimavi habila qabila ekuga ufam vi kujjawar riiti habila hugo ufam vi kujjay hari ichchanna den adam alayhis salam ek otakkan tammi kurai kurawima qabil habila hasadaveri den qurbane allahumma qur'an neruni ei allah subhanahu wa taala qabul kurawwa fi qurbane matin alifan askala egotan erun enge ei hagguga huri mihaki ei kan den farbada kare mi gotakkan ta kuri habil e dandong emme riveti goa neruni e qurbana aneka emme nikameti bakari den udung alifan as qabul kurabi habil ke qurban allah subhanahu wa taala qabul kurabi e hindu ena itura hasa de veri habuni kali gatul qur'an vetu den komme gatul kuri emme frotam bimati ge hingi gatul vei allah wa qurbani tiyabami hun ga mudalun hadi eti allahumma go heda kurma ikhtiyar nu qurare e kibe وَنَسْتُمْ بِآخِرِهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ تِيَبَامِي هُنَّ نَغَ ڈیوٹی آسیا اے بھائی ہیفا ہیفا ڈیوٹی آسیا تِيَبَامِي هُن بس لو مرا فنونی اگنو ہیفا میہک واہکے کی تِيَبَامِي هُن نَغ ہڈی اچھ دی فیا تِيَبَامِي هُن بس اے گلو مرا فنون نو ہیفا تے ہما تِيَبَامِي هُن بس اللہ کو مگے ہے دا قرانیا ریوسی اسی ہے دا قراتے ہڈی اتی اختیار نو قراتے اے تِيَبَامِي هُن بس میہک واتون اچھن ہیفا کم گوانما ہڈی اچھن اے نہ ہے دا قرانیا اے نو ہیفا نے تِيَبَامِي بس لو مرا فنون واعلموا ان الله غني حميد اي دنار هم كرون الله سبحانه وتعالى اي فودي وديغم وا حمد لي وديغم وا رسكلانغه تيباميون اچين هيدنو كوري يكس اكلانغه خزانايكون ابس منبر اونينوان اكلانغه كي فودي وديغم وا رسكلانغه الشيطان يعيدكم الفقر ويامركم بالفحشاء والله يعيدكم مغفره منه وفضلا والله واسع عليم شيطان تيبامي هن وعد كوري فقير كما ويأمركم بالفحشاء ادي فاحش كنت تكينا تيبامن امر كوري ಶೈತಾನ ಲಾದೇ ವಸ್ವಾಸೈ ಹಿತಂ ಅಲ್ಲಾಹುಮೋ ಗೆಚ್ಚ ದಿಫಿಯಾ ಫಗೀರ್ವಾನೆ ಬಲೆ ಅತುಂ ಮದ್ವಾನೆ ಬೇರವರು ಏ ಶೈತಾನ ಲಾದೇ ವಸ್ವಾಸ ಏಮ ಗಿನ ಫಹರಂ ಮಿಹುಂಗೆ ಹಿತಂ ಅರಾನೆ ಅಲ್ಲಾಹುಮೋ ಗೆಚ್ಚ ಮಿಹಕ ದೇಯಿರುಗಾ ಏ ಹಿತಂ ಅರಾನೆ ಅರಗಿನ ಏ ಶೈತಾನ ಲಾದೇ ವಸ್ವಾಸೈ ಫಗೀರ್ವಾನೆ ಅ ಶೈತಾನ ಯಾಯಿದುಕುಮುಲ್ ಫಕ್ರ ಶೈತಾನ ಅತಿಯಮಾಮಿಹುನ ವಅದುಕುರನಿ ಫಕೀರು ಕಮಶೆ ವಯಾಮುರುಕುಂ ಬಿಲ್ ಫಹ್ಶಾ ಅದಿ ಫಾಹಿಶ್ ಕಂತ ತಕರೆ ಏನತಿಯಮಾಮಿಹುನ ಅಮುರುಕುರನಿ ವಲ್ಲಾಹು ಯಾಯಿದುಕುಮ್ ಮಗ್ಫಿರತಂ ಮಿನ್ಹು ವಫಲನ್ والله واسع عليم ادي الله تيبا منو بعد قرباني ففصوم اكلان حضرتم وفضلا ادي دارماي ايه معناه كي اتش دي فيا اتغوناي اكلان ديوان تيبا منو ايغوتني الله بعد قرباني تيبا منو والله واسع عليم ادي الله تنوس وديغم وادين وديغم وارس كلانغي اكلانغي اكلانغي خزانا ايبسچ مدنوان ميستكون ايدي ورن ميونا ديفياس رسول الله صلى الله عليه وسلم ಎತಿಯಬಾಮಿ ಹುಕುರ ಎಮ್ಮೆ ಫರತಾಮಿ ಹಾಯ ಎಮ್ಮೆ ಫಾಹುಗೆ ಮಿಯಾ ಹುರಿಹಾಮ ಹುರಿಹಾ ಜಿನ್ನಿನ್ನಾ ಇನ್ಸಾನುನ್ನಾ ಎಮ್ಮ ಮಕಾಮಕಂ ಜಮಾವೆ ಅಲ್ಲಾಹುಗೆ ಹದರತುಂ ಹುರಿಹಾಮ ಎಮ್ಮೆ ಹುಂಗೆ ಹಿತುಗಾವಾ ಹುರಿಹಾ ಇಚ್ಚಕಂ ಯದುನಿ ಎ ಹಿತುಗಾವಾ ಹುರಿಹಾ ಇಚ್ಚಕಾ ಎಗೊತಂ ಅಲ್ಲಾಹಿ ಬಾಮಿ ಹುನ ದೇವ್ಯಸ್ ಅಲ್ಲಾಹುಗೆ ಖಜಾನಾ ಖಜಾನಾ ಜರ್ರಿಗ್ಗೆ ಮಿನ್ ವರ್ಗಸ್ ಮದೆನ್ವಾ ಜರ್ರಿಗ್ಗೆ ಮಿನ್ ವರ್ಗಸ್ ಎಮ್ಮೆ ಅಸಾಬೆ ಕಲುಂ ಹೈರಾಮ್ ವೆ ವಡಾಗೆ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ವನಿ ರಿಯಾದುವಾಲ್ ರವಾತಿಬ್ ಸುನ್ನತುಗೆ ಬಾರ ರಕೋಂ ಅದಾ ಕುಫಿ ಮೀಹಾ ಯಂ ಇಬಾರ ರಕೋತುಗೆ ಬದಲುಗೆ ಗಂಡ ವರ್ಗಸ್ ವರ್ಗೆ ಅಲ್ಲಾಹ ಬಿನಾ ಕೋ ದೇವಾನೆ ಕೊಮ್ಮೆ ಬಾರ ರಕುವತೆಗೆ ಬದಲಿಗೆ ಕಂಡು ಬರೆ ಸಾಬೆ ಕನ್ನು ದಂಡವನಿ ಹಾವ ಕೊಮ್ಮೆ ಬಾರ ರಕುವತೆಗೆ ಬದಲಿಗೆ ಕಂಡು ಬರೆ ಹೇ ಏವ ಕಿ ಹೇ ಬ್ಯಾವರೆ ಲಿ ಬೇನೆ ಹಿಂಗುಳೆ ನೈಯೆ ತನಿ ಅಲ್ಲಾಹುಗೆ ಹಜಾನಾ ದಿ ಬರ ಮಾಗಿ ನೈಯೆ ಮಾತನ ಹೇ ಅಲ್ಲಾಹಿ ತನವಸ ಒಡಿಗೆಂ ವಾ ದಿನ ಒಡಿಗೆಂ ವಾ ಅರಸ್ ಕಲಾಂಗೆ ಅಮಿ ಹಾಯ್ ಸಾಬ ಮಿರೆ ಕುರು ಕೊಲ್ಲಾನ ದಿನ ಸುವಾಲು ಕುರಿಯ ತಾನ ಸುವಾಲು ಮಿರೆ ಕುಡ ಕುದಿಂದ ಅದೇ ಮಿಹಾರು ಅನೆ ಕುಡ ಕುದಿನ ಉನ್ನಾನ ಗೊತ್ತಕ್ಕಿ ಎ ವಗುತು ದನ್ಯ ಬಡತಿ ಹುನಸ್ ಕುರೆ ವೇನ ಸುವಾಲು ಏ ವಗುತುಗೆ ಬೇನು ಹಿಫು ಮಟ್ಟಕ ಏಕಮ ಇಸ್ಕಂದೆ ವೇನ ಕುಡ ಕುದಿನ ಮಿರೆ ಮಿರೆ ಮಿ ಕುಡ ಕುದಿಂಗರೆ ಎಂ ವಿ আমার বড় তিমি হুনাস মি বাগুতু সদা আমি কুরান জিহে না স্কুল সুয়ার তবে শুননা নে স্কুল সুয়ার ದಾಂಡು ಹೇದೇ ನನಗೆ ಕೆಲಸ ಮಸಾಯಿ ಕುರಿ ಓ ಫೆನ್ ಹೇದೇ ನನಗೆ ಕೆಲಸ ಮಸಾಯಿ ಕುರಿ ಜೇನೆ ದಾಂಡು ಹದ್ದ ಇಫದ ದಾಂಡೆ ಹದ್ದ ಅದು ತಾವು ಬಾ ಇಫ ಎರು ಹೇದೇ ನಾ ಮಾಡಿ ಅನು ಮಿಸ್ತಾನ ಕೊಂಡು ಮಟ್ಟಕ ಏ ಸಾಬಿತೆನ್ನು ದುವಾ ಎಕ್ಕುರು ಮಟ್ಟಕ ಸೈದೆ ಎಕ್ಕುರು ಸಾಬಿತೆನ್ನು ಗೊತ್ತಕ ದುವಾ ಎಕ್ಕೊಲ್ಲ ಹಮ ಸಯಿದ ಕೊಲ್ಲು ಸಯಿದ ಅದಿನು ಏ ಸಾಬಿತೆನ್ನು ಏ ಸಜಿದ ಸಾಬಿತಿ ಹಮ ತಿಬುನಾದೆ ಸಜಿದ ಏ ಶುಕ್ರಗೆ ಸಜಿದಯ ತಿಲ ತಿಲಾವತ್ಗೆ ಸಜಿದ ಏ ನಮಾದು ಬೇರುಗ ಏ ತುರು ಸಜಿದ ದುವಾ ಕುರು ಮಟ್ಟಕ ನೈ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಕುರವ್ವಾಫೆ ಏ ಎಕಂ ಏ ಕುರವಿದಾನ ಕಮ ಕಮಗ ವಾನಮ ಏಕಲೇ ಫಾನ್ ಕುರಬ್ಬಿಸ್ ನುವತ ಅಸ್ಸಾವೆ ಕಲುಂಗೆ ತೆರೆ ಬೇಕಲೆ ಕುರಬ್ಬಿಸ್ ದುವಾಯ ಕನ್ನೈ ದುವಾಗ ಅದಬು ತಹುಗೆ ತೆರೆ ಯಕುವಸ್ ನೈ ಸಯಿದ ಕುರಾಶಕೆ ಸಯಿದ ಅದ್ದಾಶಕೆ ದುವಾ ಕುರಾ ಮಿಹರ್ ಎ ಅನೆ ಹದೀಸ್ ಉಲ್ಗ ಮಿನ್ ಅಕ್ರಬ ಮಾ ಯಕೂನು ಅಲ್ ಅಬ್ದು ಮಿನ್ ರಬ್ಬಿಹಿ ವಹುವ ಸಾಜಿದುನ್ ಅಲ ಏನಗೆ ವಿರಸ್ ಕನಗೆ ಎಮ್ಮೆ ಕುತ್ತಂ ವಾಗುತ ಕೇನ ಸಯಿದ ಕೊಂಡ ವಾಗುತ್ತೆ ಫ ಅಕ್ಸಿರು ಫೀಹಿ ದುವಾ ತೆಬಾ ಮಿಹುಂಗೆ ಸಯಿದಾಗ ದುವಾ ಕುರುಂಗಿನ ಕುರಾಶೆ ದೆನ್ ಮಿಸಾಕ ಮಿಹದೀಸ್ ಒತ್ತೀಮ ಸಜಿದ್ಯಾಮ ಸಜಿದೆ ನುಹಿಮೆನೇನೆ ಶರ್ವೀಗತು ಸಜಿದೆ ನೂನಿ ಎ ಸಜಿದೆ ಕಮಗ ನುಬೆಲೆವೆ ಎ ಶರ್ವೀಗತು ಅಂಗವ್ಯಾಸ ಮಿಹಿರಿ ಸಜಿದ ತಹುಗ ಮಕಾಮ ಎ ಸಜಿದ ಸಜಿದ ತಕ್ಕಮುಗ ಹಿಮೆನೇನಿ den amille fenigen ehen sajidan asnu kurayen angal suwal den suwal war angal no eka alukamen asuti ma gamile farata hun kok genwan mehar ane mi sharvi usul gam innani alukamuge aslaki haram alukamuge aslaki haram ebahi alukame nukurevene kok genwan alukam korma ki haram kame dalilen asfiya menuvi e alukam kuraveni dalilegge macha bina ko ehennune alukam korma ki haram kame ebes alukame nukurevene dalilegge macha nuuni e alukamuge aslaki haram den ya khilaf muamala muamalatu gaslaki halal dalilen asfiyanuni muamalate haramenno kurave misalaka mi hukura kame ekan haranto balanjiyani dalilen oitto dalilen tiya hudda huriya ka alukan ya khilaf alukam ge aslaki haran kokgen nuwane ebes alukam dalilen ne tihe em bima ehnwas bune vena sajida ek kofa mihen mihen adarake dalilen ne tihe e ya edem vasu agota kiden mihen hama miha amilla furun eves dalilene te bahuri ba varu foitta liyefa ba varu foitta arabi foitta se bahari hama liyefa bidu averi ba varu foitta ba varu alu kamegge gotu kame fenejia avaha balanjihen ekama dalile libi foitto enun koggenwaana kama ये का सवाल को गन्ना मस दलीलें उत्तो बलन जी अल्लाह मौगा जिहाद कुरामी हुन्ना जिहाद कुरामी हुन्ना हिनागत आहिनुम हिनुम शहीद वामी हुन्ना हिनुम वाजिबान आहिनुम वाजिबेनो एमिहुनु जेने हिनुवा कबस एमिहुंग मच्चनु जेने करनामाद कुरा कबस emihun e marwa tanuge emihun walves laanji he e khassa bayen ei emihun ge hatake bes fana en nuwane allahumma ni emihun na warak ginaguna dharma take devwa fa duniya ge semihun ge hukum tat tafatu emihun hinwa kas nu jehena emihun nu jehena emihun ge chakkar na mar kurata puha vi fa ni uriya fa fa den itura kondu wa kurang emihun na fa fa sa de mangai allahumma ge jihad ko shahid wa mihaya enage lefodu bimati ge hama jehuma ehuge enage uriya fa fa take puha vi kenda den hem mihar janaza karna mad mi kurani mayita ge faahu samange dua ta mi kurani henno ena ge ne faafa e fusa ya de mange edeka allah ri faafa e fusa de vafi ema karna mad us kura kanu je hene wajiben nun ena ge macha karna mad kurmen adi hine um bes wajiben nun ena ena hama e gota walu bes dan jene oi gota gota ena ge hari tabes wan emi ge hari tabes wani biman allah haran kurab wa bimu ge fani faqsa taka kunye bes nuwan oi gotan onnaane ආමනතු කපාන ඒක රිෆාන කො මම මාසු ඒක රිෆානු ගේ උමුරු පුරුන් හතර වහරුග එක නමතහ හරුග ඒක රිෆාන කො මම මාසුලව වහර වේද යරු තුප්පුලු ඉරු හදිජතු කපාන දෝ ආයිෂතු කපාන ආයිෂතු කපාන හදිජතු කපාන අප්පහුවා එම් එන්සුවාක් කපාන නුකුරේ සබබෙන් නිසුන්නතෙන් නුකුරේ වෙන අසුර නමාදක පහු ඉරෝසි ජමත් දාන්ද සබබෙන් නිසුන්නතේ සබබේ මිපුනි විසාරක වුදු කොෆියති සබබෙන් මෙදවරි එප වුදු ගෙදර කොයි කුරේ වෙන මිස්කිත වදජ්ජ මස්ජිද සුන්නයි කුරේ වෙන ඒ සබබේ එකම සබබෙන් නැති එවෙ සුන්නතෙන් නුකුරේ වෙන අසුර පහු අසුර නමාදක පහු ඉරෝසි ජමත් දාන්ද ආ ඒ යකී අමිල්ලක් කියවගෙන فائدہ හොර mehar yaki qur'ana ki ege macche yagin kurima ege asar fennani ibn qayyim idalwani timannamen yagin ko tajriba ko fe mi bunani qur'ana ki shifa wa icheke eti ege haggu gotuwa kiyawa fiya muriha bayyaka jismani balitaka ve shifa ve qur'anu ka jismani balitaka ema e yagin kama ko yang furihaman iman wa haluge kiyima e libeni mehar misare ko qur'an kiyawa mi hak kara halbe qur'an kiyawa lan hitan asare ko lulun karuna tikke watta ayin to mitivi husmu mu'minum mitivi mi hak kara sual ko labala qur'an kiyawa fa lulun karuna tikke watta ayin to nu watta mai qur'an kuri gas kiyavi haram fulu gas e kiyawani mi hun ajamin tabbe sarbine ge mi tas roye heraniye amai qur'ana আর ওয়ান মেঙ্গে বতিয়া কুরআন এবা কিয়া কিতা মারকাসে এগে বিস আসর এস নু করে এগে মানে কি কো বা কুরআন কি এগে মানে নে গুনাক সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এগে আসর লাভ ফা আইচে এগে মে কুরআন ফুরি মে ঈমান বিমা এগে আসর ফেন না নে নুনি এগে বিস রাহাত নু কুরআন এগে রাহাত নু কুরআন আদি কমমে মিয়া কুলব একং এহ কমমে গতক কুরবিয়া কা দেন এগে বাতিল বতু গে এগে বেনু হিফা গেন নুয়া চাকে হুরাফি মিহু গার গো লিয়ে গেন নতা বয়ে এচে গে লিয়ে গেন বয়ে কা গান তক গেন নুয়া সওয়াল কুরআন তাই নে আগুরওয়াং এহাম গিনা গিনা কিয়া বাগেন এগে শিফা হবে গিনা গিনা কিয়া বাগে মিহা আমিল্লা কুরআন কো শিফা কি মেত্রু মেন নুন আসবে তাং মুরাদ কি আর বাই এ মুহূর্তে মিসা কা বাই কান্দ তুমি ইখলাস ফালাক নাস কিয়া বা ফমেত্রু এদেন এ তিন সূরা আম গো তেগ ওয়ার্দ ওয়েন আসোস ওয়ানি মেত্রু মা এই এ তিন সূরা তো গে বহুর ই ওয়াহাকা জিন্নি গে ওয়াহাকা আইচ দেন এহ সূরা এ তাং এ মুরাদ কি এ তিন সূরা কিয়া বাগে মেত্রু মেন নু মাতুরা গেন শিফা হুরি ওয়াহাকা এন kiya wagen shifa hori wa ke tan murad a suratul fatiha ma turay nge boi libe fa e sahabi yang engi gen nu ka ma ko kan kuri den hama e be kalum raka datur ek wada gen namu raka fe bihar nge rahung e beset che meh mandari ha dahen nu kuri den dar beru ge be kalum ga afida mad kore bi den kaichus ne husbe fa kaichus nei দে মি গো তা কি এগে বড় মি হেঙ্গে গাবিলাগে বড় মি হেগ্গাগে নাগুলেন দা আটটে কারি চি কারি জেই কারি জেই আগে দেন এবে সরওয়া কা নহে লিমা এমি হুম আই এবে কালুং গে আরি হ্যাঁ আজ দেনে কালুং গে তেরে গে বহুরি হে জে মি গে ফরওয়া কোদ দেন কা আলমি হে এমি হুম গে বড় সর দা রাকা এহেম বি দেন সোহাবিয়া কো উমনি তি মান কোদ দি ফা আলম এ কে মা কো শর্ত কি বকরি গে জামাতে বড় জামাতে দেন জি হে নে বকরি দে কে মা কোদ দেনি সূরাতুল ফাতিহা কি আরু এ না রাঙ্গাল বেতে দু এজ্জে না দেন এ বাকারিতাকান হাদান গতকামে দতিবি ইখতিলাফ এবেস মিয়া কান্নু করুনা বাকারিতাকা গতেন হাদাকান আদি এ আদি হুদ্দকামে নুন কয়স নেগে দেন কল্লিয়ে কান্তা হুদ্দকামে নুন কয়স আদি নেগে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস এ সওয়াল কুরেভি কুরেভি মা দেন নবী কারীম না কান্নু সেগে এন নুন হে এই এ কামুন রাঙ্গাল ওয়াইচে কামে বেস এমন নিয়ে কি এতি কান্তা কুরি দেন তিয়া বামি হং এ বাকারিতা বাহালা হে মাসেন তিমান কালিফানাস বাইং আলাশ কালিফানাস বাইং আলাশ আ এই সূরাতুল ফাতিহা মেত্রিকান সাবিত একাম কানেন হেম মিবুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেত্রিকামে সাবিত এন্নো সূরাতুল ফাতিহা দিন আল্লাহ বকত শিফা দে বিয়ে মিউনা এ সূরা তো আনেন হে মাতরা সূরাতে নুন তাই সূরা তাকি এ তিন সূরা আসলে মাতরা মিন না কুল হুয়াল্লাহু আহাদ কুল আযু রাব্বিল ফালাক কুল আযু রাব্বিন নাস গুরুয়াং কিয়া দিগেন মি হুন্ন মাসেনতে এগে বোতে দালিলে গুরুয়াং কিয়া দিগেন দারনে কি দান কাম দালিলেন এবাই কাম বাইং এলমের ইনকার করে দীনুগে মি কাহাল কান্তত তাকুন লারি নেগুমা দেন এবে কানু সিদাল ওয়ান এহেন আমদানিং এনা এহেন মাসাক্কাতে ওয়াজিফা নেতে জিয়া মাসলেন নেতে মাসলেন নেতে গুরুয়ান মুস আজুরনে কি দান গুরুয়াং কিয়া দে মি হুন এগে মাচ্চা ফায়সানে কি দান আমে গোত দিন কিয়া দিগেন বেস ঠিক আছে ও হো হো এহেনে নো মেবুনি মেবুনি কোডা কোদিন আমি সারে কুরআন কি আয়া দিনো তা কুরআন কুলাস তামি আতিনো এমি হু মিসারে কে কোদিন আতম বাকি ফিয়েন নাগা গেন তা কি আয়া দেন এতি হুদ্দা এতি হুদ্দা বাবা দেচ মাইতা মতি কে কোঞ্চি তো মিসারে কা misal ke konce e ches mun di hen e konce misal e foti gandan gelun hudda eta maku ena barwa kale chiba ba gan wana e ihtiramatta kama yita mayita ga gelen gi gen wana mayita ga tan bindala gen wana ihtiramatta ka hadis ke yar tikama be gotun den eha bodu tafsir den ilmer ne vesne di fe mi har ei duniyavi kantak kamuga bala fonani alaveti kamuga gotun kan kofia mana a wahake ki alaveti kamuga gotun kan kurave kamuga vanya eti mana den duniyavi gotun mi hunga ane shiare gotun kahare kamek kokgen e den mana le kenu bunavene harami kenu bunavene ei duniyavi kame gotun ehnam alaveti kamuga gotun en alukan kurumuge ekahala tasavvarega ekan kofia haram wane kan ko e allah fi wahin faratakan alu wetin wewen e bismi ibn muslimaka se muslimata hukum tan hunna ni kafarun emi hun den komen kan ko fan ta muslimu wa alu wetin kam gotun kuran jamin kar sual kur e tiga maqsad hi ko ba to tiga kalim hi tat tasawwur ni kun tasawwur to emi no sual kur e kan kurami thik hai to ai seliyutu seliyutu ne kuma behego didaya ra bodati mi hunna ra mi hum seliyutu na gan e kama behego tun eswal dinamad de tere ya sen sura ki e sabiten nu e na dinamad de ya sen sura nu na sen sura tes ki ida namaste hama ekan ya sen sura ki evun e sabiten nu en sura te bakara sura bes ki evun vi hama gina gina hama he sura tes kiyam vi dena wat ettere waki yasin sura kiyam sabiten no te diwe hin getere go ikkanen e hama ikkan e dena wat ettere ga hama sura tul yasin kiyam e ei diwe hin kura kamen hama ikkan ahu nai nai waki sura ten nai namaz ko datur gos kenwa datur gos sa namaz kuran je namaz wa gutu je mun ehm datur dani namaz kurwe kale feera men hi faag sort le agen nanno e gen dan jena fatlu une mitana nga de mitana erata swar ko mitana anne gas mo kenna ehm datur dani je ni fatlu une wes hi faag namaz kuran namaz wa gutu je huni एक गोद कैसे नहीं आएगा इस कोट को लेकर नहीं गए नहीं हाली में गए एक दिन कह रही को बात होती है निशान की थी के अलामत की शिया दिन वहाँ के उस कोट को फिर दी मजूसी है ए दिन यकी एमएमएस का बोल कर मजूसी है कंकुरी अलीफान अगल कंकुरामी है ये ना बैंग हरकाइते से बहुत इस कोट का फतुरा है फाम मुस्लिम का होता होगा अलीफान अगल कंकुरों को बैंग हरकाइता den ekanta tajhini nattala miharu scout ove islamic kamata huga saudi arabia ga so scout ekamaku emiun emiun abilla scout ege dini kanta tabune dinu maha kanta tagonnani harakaitta besonani munin dini emi ho so scout na scouten hediya kasadi eti ge ane kanta tarna hala diya wasenne te miharu gos kok gos kenwaane gos harakaitta miharu e kafaru namuna ka beli kenwaane muslimun ne muslimun ke emi nobor davvegen nuaneta muslim manjene mon hormati al islam ya'lu wa la yu'la alayhi islam abadu sul islam kon onan jene mati ge ege macchaka ehen dine verivegen dia digen nuan eka muslimu hitama ki muslimu miyadu balani uriha kam ege namuna ka kafar uriha kam shiar tahu gaves ulumu gaves akhula gaves uriha kam ka e ulamu ge mihun ge namuna ken e balani ege sabu miyati mihalatan asa islam mujtama ka fenna na uriha be fulna ka මේ ගලද හයයන් එවැනි ගෙල්ලි ගොස්ස නස් කුල වදෙ ජෙමිහා ෆෙන්නා එතනගේ හාලත හොරි ගොයි වෙස් එස් කු කියවා කුදින් අද කියවා කුදින්ගේ හාලත අම එවස් කාල අඛලාගේ කුදින් කිබේ කුනේ කිව්වෙගෙන් ඒගේ එම හොරි බවර සබබුතා ඒ guna ada dunuan sebab itu. Nehemia, Muslimun nama beleni nama unaikan emihu. Emihu mesti barat bodoh hanguramai ke hanguramai emihun kamyabui. Muslimun nak kanding hanguramai kogeng hatiaram hanguramai kogeng emihu emmi hanguramai kes kamyabin nuye. Deng emihu perimamaru kata hanguramai fikuri hanguramai. Egen emihu kamyabui. Emihu etati begeng emihar Muslimun nak kulelani hamar remote akum TV akakule. Etati begeng emihu getakan yoti emihu gahuriha ecce for kodi. Getaka. Kotori taka, emme teraya. Emi hunge dawat, emi hunge asih cek kia kan nujihe, emi hunge ta tibe kenge huri hace for kor deni. Eti muslim hunge aku sege so. Baru fasih hunge aku hunge. Jadi kori hanguramai, e malai ke jehi hunge jem muslim. E hanguramai ke emi hunge kamyabu, baru bodu kamyab. Baru bodu kamyab. Muslim hunge tuh sama ninjegga miti bi hama. Baru kata ninjegga, he lakan nule ya kaku es. Eila kan nol. Mian tiba maru es jahuni mereka denno nane kurawen ibus kame. Denno bunemen tiba nalum masai kolli mataka dunia phone warre bunya kese kame nua. Emem buna ane kama ku kame nua. Oh istirahat kurma ki ei alwati kame nung ei ki ei istirahat mataka ay bohrita tedue fas tedue umbes udah istirahat mataka. Mihun na tedue ung istirahat mataka. Ekamak alwati ku muge gotun teduwejia ei manakame ekamoti hadis kes manako alwati ka muge teduum miyakat teduwejia ei bodu faafa e narakare tammati faturase oti angara e gotakanta kofia ihtiram gotun teduwe nei rasulullah sallallahu alaihi wasallam sa'ad ibn muaz kanta kurabi go sa'ad ibn muaz banu kurayta ke masalaga faisala kuramattaka gen nei sa'ad ibn muaz ei ansaringe sardar ansar ya bekalunge ero kalifani ne handa go hangurama ga zakham ladagen e kalifanu himar kolegge matiya genemuni ashab bekal rasulullah hadis bukuroni qumu li sahibikum teba mi hunga sahib bat ihtiramat taka tedwash tedwash ego tedum hudda emihunakan ne deng emihunna deng ei waram mai maqamen eves eves faafata fuhebe maqame maqama ki giyameddohuge ena negeveni talbiya kiya haluga ena waladan jiheni ihramuga boniwa kokgenwane humadulavwa genwane ena gang istattekkanda genwane ihramuga ena waladeveni ei ena giyameddohuge tedwani hajjwariyegge gotuga talbiya kiyamun ena nguri subhanakallah wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik